আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাধারণত আমাদের পরিবেশ এমন পরিবেশ যে পূর্ণ ইসলামী পরিবেশ নয়। আমরা যেখানে বাস করি, বিশেষ করে যারা মুশরিকদের মাঝে, মুশরিকদের দেশে বাস করি, তাদের পরিবেশ নিশ্চয়ই তৌহিদি পরিবেশ নয়। আর সেখানে বাস করে আমাদের মাঝে শিরিক ঢুকে যাবে বা আমরাও কোনো কোনো শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে যাব, এটা অস্বাভাবিক নয়। কোনো কোনো সামাজিক কর্মক্ষেত্রে, সামাজিক কাজ করতে গেলে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কাজ করতে গেলে দেখা যায় যে আমরা শিরিক করে বসছি। প্রকৃতিগতভাবে মানুষ কিন্তু জন্ম নেয় তৌহিদের উপর, কিন্তু আস্তে আস্তে তার বাবা মা, তার পরিবেশ তার সেই প্রকৃতির পরিবর্তন ঘটায়। এ কথা হাদিসে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। ফিতরাহ হচ্ছে যে আল্লাহ এক, প্রকৃতি যে আল্লাহ সৃষ্টিকর্তা বলে কেউ আছেন, তিনি হচ্ছেন একক। কিন্তু সেই ছেলের মা বাবা, সেই ছেলের পরিবেশ সেই প্রকৃতিকে কি করে, বিগড়ে দেয়, নষ্ট করে দেয়। ফলে তাদের উপরে সেই প্রভাব, যে প্রভাব থাকে সেই প্রভাবই ওই শিশুর উপরে ফেলে দেয়। অতঃপর সে ভিন্ন ভিন্ন জাতিতে পরিণত হয়, অধিকাংশ মানুষ হয় মুশরিক। আর এ কথা কোরআনে সাক্ষী আছে, অধিকাংশ মানুষ কি মুশরিক, মুমিন হয়েও মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তার মানেই যে মুমিনদের মাঝেও শিরিক থেকে গেছে, থেকে যেতে পারে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা স্বাভাবিক, কিন্তু এটা কারণ হচ্ছে অজ্ঞতা। প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা, না জানার কারণে অনেকে শিরিক করে ফেলে। অনেকে হয়তো মনের অবচেতনায় কি করে, শিরিকের কথা বলে ফেলে, তারপরে শিরিক করেও ফেলে। অনেক সময় ছোট শিরিক, অনেক সময় বড় শিরিক। তবে যদি তৌহিদের দর্শে থাকে, তৌহিদের সংস্পর্শে থাকে, তাহলে হয়তো শিরিক থেকে বাঁচতে পারে। কারণ কথায় কথায় অনেক কথা শুনতে শুনতে অজ্ঞতাটা কি হয়ে যাবে, জ্ঞানে পরিণত হবে, আর বুঝতে পারবে যে এটা শিরিক, ওটা শিরিক, আর এটা হচ্ছে তৌহিদ। অনেক সময় মানুষ নিজের অজান্তেও শিরিক করে বসে, যখন অজ্ঞতা তার মনে প্রাণে বাসা বেঁধে থাকে, আর তখন পরিবেশ থেকে যা পায় তাই গ্রহণ করে নেয়। ছোট শিশু যেমন মায়ের মুখে জুজু নামে ভয় পায়, তখন যে না জুজু আছে, জুজু আছে, জুজু বলে কোন জিনিস আছে, জুজু আছে, শিশু মনে করে কি সত্যিই তাহলে জুজু বলে কিছু আছে, এবং শিশু ভয় পায়, অথচ জুজু বলে কিছুই নেই। অনেক তৌহিদবাদী ভাই বলে থাকেন, তৌহিদের জ্ঞান আসার পরেও আমরা তৌহিদের জ্ঞান রাখি, যারা আমরা দার্সে বসছি তৌহিদের জ্ঞান রাখি, তবুও তারা বলে থাকেন যে কবরস্থানের পাশ দিয়ে একাকী যেতে কি হয়, ভয় পায়, ভয় লাগে। যে গাছে দড়ি দিয়ে কোন লোক মারা গেছে, যে জায়গায় বসে, যে রুমে বসে বিষ খেয়ে মারা গেছে, সেখানে থাকতে কেমন যেন একটা ছুকছুকুনি লাগে, মনটা কেমন যেন কেমন কেমন লাগে। তো সেদিন আসামের ঘটনা শুনলেন যে বাড়িতে একজন আত্মহত্যা করে মারা গিয়েছিল, তারপর সেই বাড়িতে কেমন যেন একটা ভুতুরে কাণ্ড ছিল, সেটাকে দূর করার জন্য কি করেছিল, উলঙ্গ হয়ে পুজো দিয়ে একটা 3 বছরের মেয়েকে হত্যা, কি বলে, বলি দিতে চেয়েছিল। 3 বছরের মেয়েকে বলি দিলে নাকি কি হয়ে যাবে, ওই সব দূর হয়ে যাবে, আল্লাহুল মুস্তাহান। আজকে খবরে আবার শুনলাম যে কোন জিনের বাদশা, কোন জিনের বাদশাকে 3.5 কোটি টাকা দিলে সে 15 কোটি টাকা দেবে। শেষকালে বড় বড় ড্রাম পাঠিয়েছে বাড়িতে, 3-4-5টা ড্রাম, ড্রাম খুলে দেখছে কাগজ আর পুরনো কাপড় চোপড়। টাকা নিয়ে ফেলেছে, টাকা নিয়ে চম্পট, তারপরে সেখান থেকে ড্রাম পাঠিয়েছে, তেল তেলের ড্রাম হয় না। তো এই যে অবস্থা, তাও আবার নাম দেখলাম মৌলানা, যে আবার টাকাটা দিয়েছে সে হচ্ছে মৌলানা, চিন্তা করতে পারেন। আর মৌলানা হলেই হয় না, তৌহিদের জ্ঞান বহু মৌলানার মাঝে নেই। আমরা যাদেরকে মৌলানা বলি, আলেম বলি, তারা সবাই যে প্রকৃত জ্ঞান রাখে তা নয়, আল্লাহুল মুস্তাহান। তো এই না অজানার কারণে, না জানার কারণে সমস্যা হচ্ছে যে আমরা শিরকে পতিত হয়ে যাই, অনেক সময় আচরিত কর্ম অভ্যেসে পরিণত হয়ে গেলে অথবা পরিবেশে দেখে দেখে স্বাভাবিক পরিগণিত হয়ে গেলে তার শিরিক বলে ধারণা থাকে না, তাকে মনে হয় কি এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড, ফলে মনের অজান্তে সেই আচরণ হয়ে বসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি কসম করে বলে লাত উজ্জার কসম, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। প্রথম প্রথম যারা মুসলমান হয় তারা দেখবেন যে আগের ধর্মের অনেক কিছু সে এখনো বর্জন করতে পারছে না, সময় লাগে, টাইম লাগে। এখানে এক আলেমের কাছে শুনেছিলাম যে এক মিশরি, সে নবীর কসম খেত, মানে কথায় কথায় লা আল্লাহ ওয়ান নবী, লা ওয়ান নবী, তার মানে লা আল্লাহে বলার জায়গায় ওয়ান নবী বলতো, নবীর কসম খেত। তো বলছে তুমি নবীর কসম খেও না, নবীর কসম খাওয়া হচ্ছে শিরিক, বুঝতে পেরেছ? তো বলছে হ্যাঁ ঠিক আছে, ওয়ান নবী লা উকসিমু বিন্নবী, মানে নবীর কসম করে বলছে আর নবীর কসম খাবো না, বুঝতে পারলেন? মনের অবচেতনে সেই কথাটা, মানে কথা যে কথা বলায় অভ্যাসই হয়ে যায় মানুষ, সেই কথা তার বেরিয়ে আসে, অথচ সেটা হচ্ছে শিরিক। সুতরাং যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া হয় সেটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো একটি দুর্বল বর্ণনায় আছে, সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা জাহিলি যুগের নিকটবর্তী মানুষ ছিলাম, এই মাত্র মুসলমান হয়েছি আর কি, কিছু কথা আলোচনা করতে করতে লাত উজ্জার কসম খেয়ে ফেলতাম, এই যেমন এই মিশরির কথা আমার নবীর কসম। অতঃপর নবী সাল্লামের কাছে খবর হলে তিনি কালেমা পড়ার নির্দেশ দিলেন, তার মানে কি নতুন করে ইমান নবায়ন করো। আমাদের তৌহিদি পরিবেশের অনেক ভাই বোনকেও ওই শ্রেণীর দেবদেবীর কসম খেতে শোনা যায়। খায় মুসলমানরা দেবদেবীর কসম? দেখবেন অনেক মুসলমান মেয়ে, মহিলা এবং পুরুষও ষাট মায়ের নাম নেয়, ষাট মা বালাই ষাট ষাট, বা ছেলে বাচ্চা কাঁদলে বা হাসলে ওই ওদের দেবদেবীর নাম তারা নেয়। তারপরে ওঠো মা সোনা, লক্ষ্মী আমার ওঠো, মেয়ে আমার লক্ষ্মী, ওগো লক্ষ্মীর মতো বউ হয়েছে, লক্ষ্মীর কসম করে বলছি আর এটা করবো না, লক্ষ্মীর কসম করে, লক্ষ্মী ছুঁয়ে বলছি। আমাদের দেশে লক্ষ্মী আবার কাকে বলে, খাবার কেউ বলে, যেহেতু খাবারের দেবী হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর কসম খায়। আরে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ফেলিস না, বলে না বলে না? তাহলে এই যে কালচার, একর থেকে এসেছে পরিবেশ থেকে, অনেক সময় অজ্ঞানতার কারণে আমরা সেগুলো ব্যবহার করে থাকি, যেগুলো আমরা খেয়ালই করি না। সাহাবি আবু ওয়াকিদ আল্লাইসি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুনাইনের পথে বের হলাম, কখন হুনাইনের পথে? সেই মক্কা বিজয়ের পরে, তখন আমরা কুফরের নিকটবর্তী এই মাত্র 14 নও মুসলিম ছিলাম, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিলাম। পথে মুশরিকদের একটি বড়ই গাছ বা কুল গাছ দেখতে পেলাম, সেখানে যার নিকটে ওরা ধ্যানমগ্ন হতো, মুশরিকরা বরকতের আশায় তাদের অস্ত্র শস্ত্রকে তাতে ঝুলিয়ে রাখত, যাকে তারা জাতে আনওয়াত বলতো, জাতে আনওয়াত বলা হতো। ওই বড়ই গাছে তারা অস্ত্র ঝুলিয়ে রাখত, ভাবত কি এখানে অস্ত্র ঝুলিয়ে রাখলে সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করলে কি হবে, বিজয় লাভ হবে। বরকতের আশায় সেই গাছে অস্ত্র ঝুলিয়ে রাখত। আছে আমাদের দেশে দেখবেন অনেক গাছে সুতো বাঁধে, অনেক গাছে কাপড় বাঁধে, অনেক গাছকে তারা পীর গাছ বা বুজুর্গের গাছ বা বরকতের গাছ মনে করে, আছে না নেই? আছে। জুতা বাঁধে, এটা আলাদা কথা, জুতা বাঁধে গাড়িতে যে নজর লাগবে না সেটা আলাদা কথা, এটাও অজ্ঞতার কারণ যে জুতো বাঁধলে নজর লাগবে না, তাই না? যেমন নজর লাগবে না বলে এই যে কনিষ্ঠা আঙ্গুলে কামড় দিয়ে ছেলেকে বাইরে যেতে দেয়, পাস কপালে ফোটা দেয়, তাই না? বিভিন্ন আছে, বিভিন্ন আছে। তো এগুলো অজ্ঞতার কারণে শিরিক হয়ে থাকে। দাঁত ভেঙে যায়, যদি বাচ্চার দাঁত ভাঙে তো দাঁতটা কোথায় ফেলা হয়? ইঁদুরের গর্তে ফেলে কি বলা হয়? ইঁদুর ভাইয়া, ইঁদুর ভাইয়া, আমার চিকন দাঁড়টা নাও না, আমার মোটা দাঁড়টা নাও, তোমার চিকন দাঁড়টা দাও না, পুকুরে ফেলে পানিতে মাছ ভাইয়া মাছ ভাইয়া বলা হয় না, হয় না? কার কাছে দাঁত চাওয়া হয়? ইঁদুর দাঁত দিতে পারবে? আল্লাহ মুস্তাহান। তাহলে অজ্ঞতার কারণে আমরা আমাদের মা বোনেরা অনেক শিরিক করে। এগুলো কেবলমাত্র একটা উপমা, উদাহরণ, বাকি অনেক আছে, অনেক আছে যেগুলো শিরকের অন্তর্ভুক্ত, বিশেষ করে বিয়েতে এবং মরাতে। যত বিদাত যত শিরিক দেখবেন বিয়েতে আর মরাতে। তো যাতে আনোয়াত দেখে একবার আমরা বললাম যে কুলগাছের পাশ দিয়ে যখন অতিক্রম করলাম তখন আমরা বললাম হে আল্লাহর রাসূল, ইজআল্লানা যাত আনোয়াত কামালাহুম যাত আনোয়াত, আমাদেরকে একটা বড়ই গাছ নির্ধারিত করে দেন যেমন ওদের রয়েছে, আমরাও এরকম করব। বুঝতে পারছেন? আমরাও এরকম করব, কাদের মতো? মুশরিকদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার ইন্নাহা সুনান, আল্লাহু আকবার ইন্নাহা আসুনান, তোমরা আল্লাহর সেই জাতের বা সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, তোমরা সেই কথাই বললে যে কথা বানি ইসরাইল মুসাকে বলেছিল, কি ইজআলনা ইলাহান কামালাহুম আলিহা, ওদের তো অনেক মাবুদ রয়েছে, তো আমাদের একটা মাবুদ নির্ধারণ করে দেন, আমরা তার কি করব, পূজা করব। অনেক ওরা 12 মাসে 13 পরব করছে, আমাদের কিছুই নাই, এমনকি ঈদে বকরাই দুটো আছে, তাতে আবার এটা করো না সেটা করো না, এ করো না সে করো না, আরে কিছু তো করতে হবে। দেখবেন কিছু মানুষ আছে আসলে আনুষ্ঠানিকতা পছন্দ করে, হই হুল্লোর পছন্দ করে, যেমন ওদের আছে, যেমন পরিবেশে আমরা পেয়েছি কি আনন্দ, মৌসুমে কি না আনন্দ করে, নতুন নতুন পোশাক, নতুন খাওয়া দাওয়া, ঘোরা ফেরা ইত্যাদি ইত্যাদি। তো এই দেখে তাদের এক শ্রেণীর মুসলমানের হিংসা হয়, তারা ভাবে ওদের আছে আমাদের কেন নেই, তো ওদের তো ওদের মতো আমাদেরও হওয়া দরকার। তো সাহাবি ইমান এনেছেন কিন্তু এই কাছাকাছি, বলছেন সেই আগের পুরনো কি টানটা থেকে গেছে, বলছেন আমাদেরও জন্য বানিয়ে দেন। তো বানি ইসরায়েল যেমন বলেছিল মুসাকে যে আমাদের একটা ইলাহ বানিয়ে দেন, যেমন ওদের অনেক ইলাহ রয়েছে। তো নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী জাতি, তোমরা হচ্ছে মূর্খ জাতি, তোমরা হচ্ছে মূর্খ জাতি, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে। তাত্তাবিউন্না সুনানা ও সালানা মান কাবলাকুম, তার মানে পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে। কোনো কোনো বর্ণনায় আছে যে জুতোর মাপের মতো, খাপের খাপ, ওরা এমনকি ওরা যদি গোসাপের গর্তে গিয়ে ঢোকে, সাঁড়া ওই যে গর্ত আছে না দেখেছেন, ওটাকে কি বলে, দব দব, হ্যাঁ গোসাপ কিন্তু নয়, ওটা গোসাপ নয়, ওটা সাঁড়াই বলে, গোসাপ আলাদা খুব ফুর্তি, কিন্তু সাঁড়াগুলো একটু বোকা বোকা, এমনি ধরতে পারবেন তাই না? তো এই এর গর্তে যদি গিয়ে ওরা প্রবেশ করে ইহুদি খ্রিস্টানরা, তাহলে তোমরা মনে করবে এখানেই বোধহয় কি আছে, এখানেই বোধহয় শান্তি আছে, এখানেই বোধহয় এ কি বলে উন্নতি আছে, বা এখানেই বোধহয় সাফল্য আছে, আর এটাই বোধহয় ফ্যাশন। ওরা যেটা করবে সেটাই আমাদেরকে করতে হবে, না হয় যাতে ওঠা যাবে না, যাতে ওঠা যাবে না। ওরা যেমন পড়বে আমাদেরকে পড়তে হবে, ওরা যা করবে আমাদেরকে করতে হবে। বলে হুজুর বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান তো নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ জ্ঞান বিজ্ঞান যেটা নেওয়া চললে চলবে, কিন্তু দীন ধর্ম কোথা থেকে নিতে হবে, ওদের কাছ থেকে নয়, বরং আল্লাহ এবং আমাদের রাসূল এসেছেন তার কাছ থেকে দীন ধর্ম নিতে হবে। বোঝা গেল? পুরনো অভ্যেস ও পরিবেশের আকর্ষণে অনেক সময় তাওহীদের ব্যাপারে তালগোল খেয়ে যেতে পারে। যারা পূর্বে মুশরিক ছিল তারা তো বটেই, এমনকি যারা মুশরিকদের মাঝে বসবাস করে, মুশরিকদের সাথে বন্ধুত্ব আত্মীয়তা করে, ওঠা বসা ও চলাফেরা করে, তাদের মাঝেও শিরক অনুপ্রবেশ করা অস্বাভাবিক কিছু কিছুই না, অস্বাভাবিক কিছু না। তাওহীদের জ্ঞান যদি মনে মগজে বদ্ধমূল না হয় তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই জন্য তৌহিদের জ্ঞান থাকা একান্ত জরুরি। যারা তৌহিদের জ্ঞান না রাখবে তারা কিছুই মনে করবে না, যেটা করছে করছে। দেখবেন বিয়ের সময়ে ঘরের মুরব্বী বাড়ির বাইরে চলে যায়, কথায় বলে বিয়ের সময় আমকালে ডোম রাজা আর বিয়ের সময় মেয়ে রাজা। ও বাবা, ঘরে মেয়েরা যা করবে কেউ কিছু বলতে পারবে না, কাপ করবে, গান করবে, নাচ করবে, কি করবে, আচ্ছা বাড়ির পুরুষরা বাইরে থাকবে, বাস, আর জ্ঞান না থাকলে বুঝতেই পাচ্ছেন কি না কি করে, কত রকমের শিরিক আর কত রকমের বিদাত। আপনি শুরু করেন হলুদ মাখানো থেকে, হলুদ মাখা থেকে, মেহেন্দি মাখা থেকে, তারপরে ফোঁটা চুনের ফোঁটা দেওয়া থেকে, তারপরে আরো কত রকমের বাসর রাতে কত রকমের বরণ করা, বউ বরণ করা, জামাই বরণ করা, কত রকম আছে, যাতে শিরিক আছে এবং বিদাত আছে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে। তো এই জন্যই ধারাবাহিক শিক্ষার প্রয়োজন খুব বেশি। মানে এ নয় যে শিক্ষা নিলাম নিয়ে বসে থাকলে হবে না, মাঝে মাঝে কি করতে হবে, ঝালাই করতে হবে। ঝালাই না করলে আবার জং পড়ে যাবে, আবার দর্শে বসতে হবে, আবার বই পড়তে হবে, আবার শুনতে হবে ইত্যাদি। সন্দিগ্ধ মনের সন্দেহ দূর করতে হক্কানি ওলামার সাহচর্য অতীব জরুরি। তৌহিদ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আগে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যাবশ্যক। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জানে তাদের কাছে জেনে নাও, যদি তোমরা না জানো, জানো না জেনে নাও, একটু সন্দেহ হলো, একটু খটকা লাগলো, জেনে নাও যে হুজুর এটা কি, এরকম করা যাবে না যাবে না, সেটা জেনে নিতে হবে আর পড়াশোনা করতে হবে। শুধু তার প্রত্যেক কথা তো জিজ্ঞেস করা যায় না, তাই না? হ্যাঁ, কোনো জরুরি কথা জিজ্ঞেসের দরকার হলো এখন হোয়াটসঅ্যাপ আছে, ঠুকে দিলাম হুজুরকে, হুজুর এটা বলেন, আবার না বললে অহংকার, না বললে কি বলে, কত রকম, আল্লাহ আকবার, দেখো আমার জবাব দিল না, আর হুজুর যে কত ব্যস্ত, কত যে মেসেজ তার কাছে এসে বসে আছে, এ খেয়াল করবে না, এ রহম করবে না তারা, হুজুর আমার উত্তর দিল না, তাহলে ও বাবা। এক মহিলা আবার সে বদ্দোয়া বলছে, বহু বড় হয়েছেন জীবনে, বহু মানে সাফল্য আসে, একদিনই সব শেষ হয়ে যায়, কত রকম কথা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আমার দাদি না নানি, এতগুলো কথা আমাকে শোনালে, আমি যে কত কত ব্যস্ত, বলছি গ্রুপে প্রশ্ন করুন, গ্রুপে প্রশ্ন, না আমি ব্যক্তিগত পার্সোনাল করবো, তা পার্সোনালি করবে বলছি, গ্রুপে করলে আরো 100 জনের উপকার হয়, তাই না? আপনি যে সুন্দর প্রশ্নটা করবেন, সেই প্রশ্নটা আমি উত্তর দেব, আরো বাকি গ্রুপে প্রায় কত লোক থাকে, 250 না কত, গ্রুপে একটা গ্রুপে কত লোক হয় জানি না, 200-250 কত হয়, মনির ভাই প্রায় 200-200 উপরে লোক হয়, বেশ 200 লোক শুনলো না মানলাম, মানলাম যে 100 জন শুনলো, যে আপনার প্রশ্নটা এবং তার উত্তর শুনলো, তাহলে এতে শুধু আপনি উপকৃত হতেন, বাকি 100 জনের উপকার হতো, হতো না। পার্সোনাল এত বলার পরেও সে নানি মানবে না, তো নানি আমাকে আমার জন্য বদদোয়া করলো এবং আমাকে হুমকি দিল যে আপনি এত মান এত সম্মান কামিয়েছেন, একদিনই সব নষ্ট হয়ে যাবে, ভারী মুশকিল, আমি অন্যায়টা কি করলাম তোমার, আল্লাহুল মুস্তাআন। তারপর দিনী ভাইদের পরামর্শ নিলাম, তার সঙ্গে কথাবার্তা বলা হলো, বললো যে ব্লক করে দেন, ব্লক করা হলো, তারপর যাই হোক ক্ষমা চেয়েছিল, অবশ্য নানি আমার ক্ষমা চেয়েছিল। তো এইরকম নানির মতো বহু মানুষ আছে, বহু পুরুষের জবাব না দিলেই অহংকার, ইলমি গুমর, তাই জবাব দেয় না, কিন্তু তার যে সময় তার এগুলো খেয়াল করবে না, এগুলো মানুষ রহম করবে না, না জানো, জিজ্ঞাসা তুমি নিজে পড়াশোনা করো, বই পড়ো, বই পড়ো, তারপরও যদি বুঝতে না পারো, হুজুরদেরকে যারা হুজুর তো সারা বিশ্বে একটা নেই দুটো নেই, তুমি কাছাকাছি যেখানেই সম্ভব সেখান থেকে এলেম সংগ্রহ করো, ব্যাস। আর একটা হাদিস বলছি, মুয়াবি ইবনে হাকাম বলেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমি জাহিলি যুগের অত্যন্ত নিকটবর্তী, অর্থাৎ আমি অল্পদিন হল অন্ধ যুগ থেকে নিষ্কৃতি পেয়েছি এবং বর্তমানে আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করেছেন। এটা কি, এই যে নতুন নতুন অনেক কিছু জানি না, অনেকে প্র্যাকটিসিং ছিল না, এখন প্র্যাকটিসিং হয়েছে, মানে ইসলাম প্র্যাকটিস করেনি মুসলমান নামে, এখন নতুন নতুন প্র্যাকটিস করতে গেলে কি হবে, বলে না যে অনাভ্যাসের ফোঁটা কপাল চচ্চর করে, বলে না মানে ফোঁটা যাদের নেওয়া অভ্যেস নাই, তারা যদি ফোঁটা নেয় কপালটা চচ্চর করে করবে না, অভ্যাস হয়ে গেলে তখন আলাদা কথা, স্বাভাবিক কথা। আপনি মাশাআল্লাহ চুন পান দিয়ে খুব চুন দিয়ে পান খাচ্ছেন, আমাকে দেন আমার গাল পুড়ে, হবে, অভ্যেস নাই। তো মোট কথা হচ্ছে যে যখন আপনি নতুন নতুন প্র্যাকটিস করছেন ইসলাম সম্পর্কে, তখন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে। সে তারই একটি উদাহরণ, এই মাত্র ইসলামে দীক্ষিত হয়েছি, আমাদের কিছু লোক গণকের নিকট ভাগ্য ভবিষ্যৎ জানতে যায়, তিনি বললেন তুমি তাদের কাছে যেও না। তারপরে যাওয়া যাবে না যাবে না, যাওয়া যাবে না, গণকের নিকট গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় 40 দিনের নামাজ কবুল হবে না, যদি বিশ্বাস করা হয় তো মানুষ কাফের হয়ে যাবে। কিন্তু কত মুসলমান যায় না, যায় না, মুসলমান গণকের কাছে যায়, মুসলিম গণক অমুসলিম গণক পর্যন্ত, মুসলিমগণক এবং অমুসলিমগণক পর্যন্ত আল্লাহর স্থান। অনেক মানুষ আবার অমুসলিমের কাছে ঝাড়ফুঁক করায় বিভিন্ন রোগে, বিশেষ করে সাপে কাটা ইত্যাদিতে। অমুসলিম তারা কি, তারা কি কোরআনের আয়াত পড়ে না হাদিসের দোয়া পড়ে? তারা তো নিশ্চয়ই শিরকি কথা বলবে, তাদের দেবদেবীর দোহাই দিয়ে প্রার্থনা করবে বা যা করবে জানি না, তো সেগুলো শিরিক হবে না। কিন্তু আলেম নামক এই কুলাঙ্গারও বহু, যারা অমুসলিমের কাছে গিয়ে ঝাড়ফুঁক করায় বা ছেলে মেয়েদেরকে ঝাড়ফুঁকের জন্য পাঠায়, আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, জিজ্ঞাসা করতে হবে যে এটা যাওয়া চলবে না চলবে না, গণকের কাছে ভাগ্য জিজ্ঞাসা করা যাবে না যাবে না? তো বললেন তোমরা তার কাছে বা তুমি তাদের কাছে যেও না। আমি বললাম আমাদের কিছু লোক অশুভ লক্ষণ মেনে চলে। তিনি বললেন এমন জিনিস যা তারা নিজেদের অন্তরে অনুভব করে, সুতরাং এসব ধারণা যেন তাদেরকে বাঞ্ছিত কর্মে বাধা না দেয়, বাঞ্ছিত কর্মে বাধা না দেয়। আপনি ঢাকা বেরিয়েছেন, পথে বের হয়েই দেখলেন একটা মেয়ে খালি কলসি নিয়ে পানি আনতে যাচ্ছে। আপনার মনে কি হলো, খালি কলসি দেখলাম হয়তো আমার কাজ সফল হবে না, কৃতকার্য হব না? আপনার মনে একটা কি হয়ে গেল, ধারণা হয়ে গেল, দুর্বল হয়ে গেল কি না? আল্লাহ রাসূল বলছেন তো এরকম হতেই পারে, কিন্তু খবরদার বাঞ্ছিত কর্মে যেন তোমাকে বাধা না দেয়। আল্লাহর উপরে ভরসা রেখে বেরিয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। এই ধরনের অশুভ ধারণা আসা উচিত নয়। অশুভ ধারণা হয়তো হওয়াটা মানুষের মনে স্বাভাবিক, আর নতুন মুসলমান হয়েছে তারা সবসময় অশুভ ধারণা, এ হলে সেই হয়, ওই হলে সে হয়, এরকম হলে গালে কুপ হলে পরে মেয়ে খারাপ হয়, এ হয়, কত রকম আমরা বলি, টেরা ধ্যান ধন হয়, টেরা হলে পরে টেরা চক্ষু হলে কি হয় বলে, ধন টেরা ধন হয়, ধন ধন মানে যা, কত রকম অশুভ ধারণা আছে তাই না? কা কা করে কাক ডাকছে, কি বলে, দুধে ভাতে খা গো কেউ মরবে গো, বলে না মেয়েরা? কুকুর ডাকছে সুর করে, ওগো কি, এই যে অশুভ ধারণা না, ঘর যেতে যাচ্ছে, শাহ আলম বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে, ঢাকা যাচ্ছে, একটা ভালো কাজে যাচ্ছে, উপকার লাভ হবে, উপকার হবে, যাই হোক ডাকলাম, এই পিছু ডেকে দিলি, বলে না বলে না, পিছু ডেকে দিলি কি হলো, আমার কাজটা সফল হচ্ছে, অশুভ ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অশুভ ধারণা যদি তোমার মনেও আসে, খবরদার তাকে কি করবে না, প্রাধান্য দেবে না। এই যেমন স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখে ঘাবড়ায়, স্বপ্ন দেখে একে জিজ্ঞেস করে কি হবে কে, আরে প্রাধান্যই দিও না, প্রাধান্যই দিও না, তা মানে মনেই করো না, তুমি নিজের কাজে বেরিয়ে যাও, নিজের কাজ করো গে। কিন্তু অনেক মানুষ আছে অশুভ ধারণাতে, অশুভ ধারণাটাকে মেনে নিয়ে ঘরে বসে যায়, না না গেলে ক্ষতি হবে। অনেকে আবার ফালনামা খোলে না, ওই আগের যুগে তীর ছিল, যাও যেও না, সফরে বেরোবো যাও যেও না, দিয়ে ঘেটে দিল লটারি, লটারি বের করে দেখলো হ্যাঁ লেখা আছে যাও, তো গেল, আর যদি বের হলো যেও না তো যাবে না, পাখি উড়িয়ে দেয়, ডাইনে গেলে যাব, বামে গেলে যাব না। তারপর কি বলে, আমাদের ডাইনে শিয়াল বাঁয়ে গেলে বলে না, লা ডান চোখ লাফায় বাম চোখ লাখায়, কি বলে, বাম চোখ লাখায় লাভ হয় নাকি ডান চোখ লাফালে লাভ হয়, হাফসাব শোনেন না, শোনেন না দাদি নাইনদের কাছে, ডান চোখ লাফালে লাভ হয় না লোকসান হয়, লাভ হয় নাকি বাম চোখ লাফালে লাভ হয় জানি না, আমি ওসব জানি না, বলে কিন্তু ডান চোখ মাথায় মাথা থেকে গেছে, সিং বেরোবে সিং বেরোবে সিং বেরোবে, আর আমাকে মাথা ঢুকতে হবে তাই না? তারপরে একটা ছেলে কাস্তে নিয়ে মাটিতে ডাক টানছে, এই মাটিতে ডাক টানিস না, ঋণ হবে, দেনা হবে, ভাঙ্গা আয়না, হাগো ভাঙ্গা আয়নাটা ঘরে রেখে দিয়েছ, গরিব হয়ে যাবে, কত রকম মেইলি হাদিস, আর সব কি এগুলো এক একটা শিরিক, অশুভ ধারণা করে এগুলো করে থাকে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, জিজ্ঞাসা করলেন যে এগুলো চলবে না চলবে না, বলছে না খবরদার যেন বাধা না দেয়, তোমার মনের ভেতরে এরকম অশুভ ধারণা হয়তো আসতেও পারে কিন্তু বাঞ্ছিত কর্মে যেন বাধা না দেয়। আমি নিবেদন করলাম আমাদের মধ্যে কিছু লোক দাগ টেনে শুভাশুভ নিরূপণ করে, দাগ টেনে দাগ টেনে টেনে, আবার দেখেছেন ফালনামা কত আছে, পাখি পাখি দিয়ে ফালনামা করায়, ভাগ কি সব লেখা আছে সেখানে গিয়ে পাখিটা সে এটা নামিয়ে দেয়, একটা গুটি আছে গুটিটা নামিয়ে দেয়, তারপরে তারপরে চোখ বন্ধ করে হাত দেন, তারপর আপনার শুভ অশুভ বলা হয়। ডাক্তারের হাত টানা দেখেছেন, হাত চালানোর সাপ, সাপ আছে না নেই ঘরে, হাত চালিয়ে দেখা হয় সাপটা কোন জায়গায় আছে, হাতটা ঠিক সেই জায়গায় চলে যাবে যেখানে সাপ আছে। এটা কি হতে পারে? কেউ কি বিশ্বাস করে? সাহাবি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে দাগ টেনে শুভাশুভ নিরূপণ করে। তিনি বললেন, প্রাচীন যুগে এক নবী ছিলেন যিনি দাগ টানতেন, তো যদি তার মতো হয়, তার দাগ টানার পদ্ধতি উক্ত পয়গম্বরের পদ্ধতি অনুসারে হয়, তাহলে সঠিক বিবেচিত হবে। যদি নবীর মতো হয় কেউ, তাহলে হবে? নবীর মতো কেউ কি হতে পারবে? অতএব কারো হাত দাগ টানা, হাত চালানো এসব শুদ্ধ হতে পারে না। এইভাবে জিজ্ঞেস করে তুমি শিরিক থেকে মুক্ত হতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, বহু মুসলিমের ঘরে ইসলামী চর্চা নেই, ফলে সেখানে চলে বিজাতীয় আচরণ, বিজাতীয় চালচলন, আকিদা বিশ্বাস যে ঘরের ছেলে মেয়েদের মনে বদ্ধমূল হয় না, বা বিজাতীয় চালচলন ও আকিদা, সেই বাড়িতে কি হয়, তা ছেলে মেয়েদের মনে বদ্ধমূল হয়ে যায়। বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, ধর্মনিরপেক্ষবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে মানবতাবাদ, নাস্তিক্যবাদ ইত্যাদি বিশ্বাস নিয়ে বড় হয়। সর্বেশ্বরবাদ কাকে বলে? সব ঈশ্বর, আপনি যারা পরে বসে আছেন সেটাও ঈশ্বর, ঈশ্বর জ্ঞানে পুজো করলেই হলো, তাই না? দেখছেন কি না পুজো হচ্ছে, মানে ভগবান জ্ঞানে পুজো করলেই হবে। তো এখান থেকে এসে সর্বেশ্বরবাদ আমাদের মুসলমানদেরও অনেকে মনে করে, গুরুবাদ, যেমন যিনি গুরু তিনি খোদা, মোহাম্মদকে আল্লাহ বলে, তো এই সব খোদা, সব জায়গাতেই আল্লাহ আছে, সর্বেশ্বরবাদ, সর্ব জায়গাতেই আল্লাহ আছে, সব জায়গাতেই আল্লাহ আছে। আর জীবে প্রেম করে যেজন, যেই জীব সেই তার মধ্যে কি আছে, ভগবান আছে, এসব বহু রকমের বিশ্বাস এদের আছে। অনেকে প্রচার মাধ্যম থেকে নিজ দিন গ্রহণ করে, দিন গ্রহণ করে কোথেকে, সিনেমা থেকে, টিভি থেকে, তারা ওদের, তাদের পড়ার সময় নেই, তাদের দর্শে বসার সময় নেই, তাদের হুজুরকে জিজ্ঞেস করার সময় নেই। হ্যাঁ, একটা সময় আছে, বাপ মারা গেলে বাপের নামে শ্রাদ্ধ করতে তখন হুজুরকে ডেকে নিয়ে আসে, বাপের নামে শ্রাদ্ধ করতে মিলাদ পড়াতে তখন তখন হুজুরকে ডেকে নিয়ে আসে, সেই সময় একবার বাস, তারপরে আর দরকার। হ্যাঁ, ঈদে হয়তো যায় নামাজ পড়তে, কিন্তু মশলা টসলাতে কান যায় না, হুজুর কি বলছে না বলছে তাও ঠিক নেই। তো দিনের কিছু কথা পাওয়া গেলে অধিকাংশ বিষয় থাকে দিন বিধ্বংসী, কোথায়, এইসব প্রচার মাধ্যমে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এমন সব কথা প্রচারিত হয় যাতে মানুষের দিন বিলীন হয়ে যায়, পাঠক শ্রোতা দর্শকের মনে বদ্ধমূল হয় দিনহীনদের কথা। এই দুনিয়ায় দুটি জাত পুরুষ ও নারী, অনেকে বলে দুটি জাত পুরুষ ও নারী, মানে মানবতাবাদ আর কি, ও ধর্ম বলে কিচ্ছু নেই, ধর্ম বলে কিছু না, পুরুষ আর নারী, এছাড়া জাত নেই, বাকি সব মানুষের অনাসৃষ্টি। তাহলে এটা মানুষ, মুসলমানরা শিখছে, ইসলামে জাতপাত না থাকলেও দিন ধর্ম আছে, কিন্তু অজ্ঞরা ইসলামকেও একটা জাত মনে করে, কেবল একটা জাত মনে করে, একটা মতবাদ মনে করে মানুষের তৈরি করা, কিন্তু না, এটা নয়। ইসলামই হলো সমগ্র মানব মণ্ডলীর জন্য একমাত্র দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বড় বড় শিক্ষিত হয়ে নিহাতি মূর্খের মতো গায়রুল্লাহর সামনে মাথা নত করে, বড় বড় শিক্ষিত দেখবেন সে মাজারে গিয়ে সে মাথা নত করছে, আজীব, মানে আল্লাহ গায়রুল্লাহর সামনে গিয়ে মাথা নত করছে, সিজদা করছে, চুমু খাচ্ছে, বড় বড় শিক্ষিত, আশ্চর্য লাগে। আর এমন এমন কথা বলে যা শুনলেও হাসি পায়, তারা আবার এমন কথা বলে যে শুনলেও হাসি পায়, যেহেতু যে শিক্ষা তাদের জন্য ফরজ ছিল সে শিক্ষা তো শেখেনি, শিখেছে দুনিয়ার শিক্ষা। উচ্চ শিক্ষিত হয়ে কুসংস্কারাচ্ছন্ন মুশরিক থাকে গাইরুল্লাহ, এমন কি হজ করতে এসেছে, তারা বড় বড় চাকরি করে দেখবেন হজ করতে এসেছে, বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু এখানে এসে কি করছে, শিরিক করছে, এখানে এসেও শিরিক করছে। ও তো দেখলাম কি বলে, কার মাজারে যাচ্ছে, মানে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে কার মাজারে গিয়ে তারা কি দিয়ে এসছে, ওই যে কি বলে, সিন্নি, তারপর কি কি বলে দিয়ে এসছে, আবার এখানে আসবে, এখানেও শিরিক করবে, এখানেও নবীর কবরে গিয়ে, এখানেও কাবা শরীফে সুতো ছিঁড়বে, মক্কা মদিনার মাটি নেবে, কত কি করবে এখানেও, তাই না? গাইরুল্লাহর কাছে মানত মেনে সুখ সমৃদ্ধি প্রার্থনা করে, আবার এরাই অনেক সময় আওতায় বলে কি, সত্যের ছদ্মবেশে যাহা কিছু তোমার সম্মুখে আসিবে, সত্যকে যদি তুমি শ্রদ্ধা করো তবে তাহাকে সহস্র প্রশ্নে জর্জরিত না করিয়া কিছুতেই মানিয়া লইবে না, এরাই বলে। অথচ এরাই আবার সেই প্রশ্ন করা, সেই জেনে নেওয়া শিরকের ক্ষেত্রে শয়তান তাদেরকে প্রশ্ন ও যুক্তি প্রয়োগের সময়ই দেয় না, বরং শয়তান তাদের দ্বারাতে বড় বড় শিরিক করিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই অজ্ঞতা থেকে, যে অজ্ঞতার কারণে বড় শিক্ষিত হয়েও অজ্ঞ, বড় শিক্ষিত, বড় বিশাল বিশাল ইংরেজি পণ্ডিত, বিজ্ঞানী, বড় ডাক্তার, কিন্তু ইসলামের শিক্ষা নেই, তৌহিদের শিক্ষা নেই, সুতরাং সে অজ্ঞ, সুতরাং সে শিরিক করে বসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দিনী ইলম শিক্ষা অর্জন করতে পারি, যেটা বলা হয়েছে তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দিনী ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।